কে যাও ভাই মদিনায় নিয়ে আমায় যাও সে থাই যেথায় আছেন মুস্তাফা। কে যাও ভাই মদিনায় নিয়ে আমায় যাও সে থাই যেথায় আছেন মুস্তাফা। গিয়ে সালাম করিয়া রওজা খানি চুমিয়া প্রাণটি নেব ভরিয়া। কে যাও ভাই মদিনায় নিয়ে আমায় যাও সে থাই যেথায় আছেন মুস্তাফা। কে যাও ভাই মক্কায় নিয়ে আমায় যাও সে থাই যেথায় রয়েছে কাবা। কে যাও ভাই মক্কায় নিয়ে আমায় যাও সে থাই যেথায় রয়েছে কাবা। আমি সেথা যাহিয়া আমি সেথা যাহিয়া কাবার দেওয়াল ধরিয়া কাঁদব ক্ষমা চাহিয়া। কে যাও ভাই মদিনায় নিয়ে আমায় যাও সে থাই যেথায় আছেন মুস্তাফা। কে যাও ভাই কারবালায় নিয়ে আমায় যাও সে থাই হোসেন আসগর পিপাসায়। কে যাও ভাই কারবালায় নিয়ে আমায় যাও সে থাই হোসেন আসগর পিপাসায়। আমি কলস ভরিয়া পানি পানি করাইয়া বুকে নেব জড়াইয়া। কে যাও ভাই মদিনায় নিয়ে আমায় যাও সে থাই যেথায় আছেন মুস্তাফা। শোনো প্রভু দুনিয়ার আমি যে মেহবুব তোমার দেখাও তোমার দিদার। শোনো প্রভু দুনিয়ার আমি যে মেহবুব তোমার দেখাও তোমার দিদার। কাঁদি বসে একলা কাঁদি বসে একলা করেছি অবহেলা দাও তুমি মাফ করিয়া। কে যাও ভাই মদিনায় নিয়ে আমায় যাও সে থাই যেথায় আছেন মুস্তাফা। গিয়ে সালাম করিয়া রওজা খানি চুমিয়া প্রাণটি নেব ভরিয়া। কে যাও ভাই মদিনায় নিয়ে আমায় যাও সে থাই যেথায় আছেন মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।